পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক আইন, ডক্টর মিজানুর রহমান। প্রারম্ভিক ইন্ট্রোডাকশন। আইন ও রাষ্ট্র অঙ্গাঙ্গিভাবে জড়িত, একই ছাড়া অপরটির অস্তিত্ব অসম্ভব। আদিম সমাজে এদের যেমন কোনো অস্তিত্ব ছিল না, তেমনি শ্রম বিভাজনের মাধ্যমে সৃষ্ট একটি শ্রেণী বিভক্ত সমাজে এদের উৎপত্তিও ঘটেছে একসাথে। আইন হচ্ছে কতগুলো নিয়মের সমষ্টি যা নিয়ন্ত্রণ করে জীবন প্রণালী। আইনের বাধ্যকারী শক্তিটি আসে রাষ্ট্রের কাছ থেকে, আবার রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার জন্যও এই নিয়মগুলো অত্যাবশ্যক। প্যারা: আইন ব্যক্তির সঙ্গে ব্যক্তির, ব্যক্তির সাথে রাষ্ট্রের, আবার প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের বা রাষ্ট্রের সম্পর্ক আলোচনা করে। আর আইনের যে বিশেষ শাখা স্বাধীন রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্ক বিষয়ে দিক নির্দেশনা দেয়, তাকেই বলা হয় আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইনের এই সংজ্ঞা সরলীকৃত এবং একেবারে গোড়ার দিকের। আন্তর্জাতিক আইনের সংজ্ঞা: লর্ড বার্কিনহেডের মতে, আন্তর্জাতিক আইন হল সভ্য সার্বভৌম রাষ্ট্রসমূহের কর্তৃক স্বীকৃত কিছু নিয়মের সমষ্টি যা রাষ্ট্রসমূহ তাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বাধ্যকারী বলে বিবেচনা করে। প্যারা: স্যামন, SALMON, স্যামন আন্তর্জাতিক আইনকে সংজ্ঞায়িত করেছেন প্রথাগত আইনের একটি বিশেষ প্রজাতি হিসেবে যা প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সম্মতির মাধ্যমে। তার এই সংজ্ঞার সূত্র ধরে এই সম্মতিকে দুভাগে ভাগ করা হয়েছে। ক. প্রকাশ্য সম্মতি ব্র্যাকেট বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ব্র্যাকেট ক্লোজ। খ. প্রচ্ছন্ন সম্মতি ব্র্যাকেট বিভিন্ন রাষ্ট্র কর্তৃক স্বীকৃত প্রথা ও রীতিনীতি ব্র্যাকেট ক্লোজ। একই রকম ধারণা পোষণ করেন ওপেনহেইম, OPPENHEIM। প্যারা: আন্তর্জাতিক আইনের উপরোক্ত সংজ্ঞাগুলোর আরেকটু বিস্তৃত রূপ পাওয়া যায় যে জি স্টার্ক, STARKE এর সংজ্ঞায়। তিনি আন্তর্জাতিক আইনকে সংজ্ঞায়িত করেছেন এভাবে: আন্তর্জাতিক আইন হলো কতগুলো নীতি এবং আচরণবিধি যা পালনে রাষ্ট্রসমূহ নিজেদেরকে বাধ্য বিবেচনা করে এবং তদনুসারে তাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই নীতিসমূহকে অনুসরণ করে। প্যারা: স্টার্কের সংজ্ঞার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, তিনি আন্তর্জাতিক আইনের সঙ্গে সে সমস্ত নিয়মনীতিও যোগ করেছেন যা আন্তর্জাতিক সংগঠন ও ক্ষেত্র বিশেষে ব্যক্তিকেও আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু বলে পরিগণিত করেছে। পৃষ্ঠা 16। রাষ্ট্রীয় আইন ও আন্তর্জাতিক আইনের পার্থক্য। আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইনের মধ্যকার পার্থক্য বহুবিধ। একটি হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলের আইন, আর অপরটি রাষ্ট্রীয়। এই সরল বক্তব্যই এই এই দুইয়ের মধ্যকার পার্থক্য সূচিত করার জন্য যথেষ্ট নয়। বিষয়বস্তু, লক্ষ্য, ভীতি, প্রকৃতি, এখতিয়ার ইত্যাদি অনেক বিষয়কে কেন্দ্র করেই আমরা আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইনের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারি। তবে এক্ষেত্রে এটাও মনে রাখতে হবে যে এই পার্থক্যগুলো আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইনের গভীর সম্পর্ককে প্রভাবিত করে না। 1. বিষয়বস্তু। আইনের বিষয়বস্তু বলতে তাদেরকে বোঝায় যাদের উপর আইন অধিকার ও দায়িত্ব বর্তিয়েছে। রাষ্ট্রীয় আইনের বিষয়বস্তু হল প্রাকৃতিক ব্যক্তি, আইনগত ব্যক্তি, আবার আইনগত ব্যক্তি হিসেবে কখনো কখনো রাষ্ট্র। প্যারা: উল্টো দিকে আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু মূলত রাষ্ট্র। আন্তর্জাতিক আদালতে কোনো ব্যক্তির অবস্থান নেই, তবে আন্তর্জাতিক সংস্থা সমূহকেও আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু হিসেবে বিবেচনা করা হয়, যেমন জাতিসংঘ, বিশ্ব খাদ্য সংস্থা ইত্যাদি। আবার খুব সীমিত ক্ষেত্রে ব্যক্তি বিশেষও আন্তর্জাতিক আইনের বিষয় বলে বিবেচনা করা হয়। স্বৈরশাসক পিনোশের বিচারের উদাহরণ থেকে এটা ধারণা করা হয় যে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে ব্যক্তি বিশেষও আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু হতে পারে। তবে অবশ্যই এই ধারণা খুবই সংকীর্ণ অর্থে গ্রহণযোগ্য, প্রয়োগযোগ্য। আন্তর্জাতিক আইনের মূলনীতি অনুসরণে একে বিষয়বস্তু হিসেবে বিবেচনার সুযোগ কম। তবে প্রাসঙ্গিকভাবে এখানে এটাও উল্লেখ করতে হয় যে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি ব্যক্তিকে আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু বিবেচনা করা হবে। কাজেই ব্যক্তিকে আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু হিসেবে বিবেচনার সুযোগ সৃষ্টি হচ্ছে, এটি একটি বড় ধারণাগত পরিবর্তন। দুই, লক্ষ্য। রাষ্ট্রীয় আইনের লক্ষ্য হলো রাষ্ট্রের নাগরিকদের অধিকার সংরক্ষণ করা এবং নাগরিকদের মাঝে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। অপরদিকে আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে লক্ষ্য বিবেচনা করে। বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্কে যেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত না হয়, আন্তর্জাতিক আইনের লক্ষ্য সেটাই। তিন, আইন প্রণয়ন। রাষ্ট্রীয় আইন প্রণয়নের জন্য পৃথক প্রতিষ্ঠানের অস্তিত্ব আছে। আইন প্রণেতারা রাষ্ট্রের জন্য সময় উপযোগী আইন প্রণয়ন করে থাকেন। কিন্তু আন্তর্জাতিক আইন প্রণয়নের জন্য এমন কোনো পৃথক প্রতিষ্ঠান নেই। রাষ্ট্রসমূহ বিভিন্ন সময়ে সম্মেলনে যোগদান করে পারস্পরিক আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় বিষয়ে চুক্তিবদ্ধ হয়। এই চুক্তি আন্তর্জাতিক আইন হিসেবে প্রয়োগ করা হয়, এছাড়াও কিছু প্রথাও আইনের মর্যাদা লাভ করে থাকে। ৪. আইন প্রয়োগ ব্যবস্থা। রাষ্ট্রীয় আইন প্রয়োগ ব্যবস্থা সুসংজ্ঞায়িত ও নির্ধারিত। যখনই কোনো আইন ভঙ্গ করা হয়, তার জন্য ক্ষেত্রমত শাস্তি, জরিমানা, ক্ষতিপূরণ ইত্যাদির ব্যবস্থা আছে। অপরদিকে আন্তর্জাতিক আইন প্রয়োগের জন্য এখন পর্যন্ত খুব সুদৃঢ় কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। আন্তর্জাতিক আদালত থাকলেও তার এখতিয়ার এখনও রাষ্ট্রসমূহের সম্মতি সাপেক্ষ, এছাড়াও রায় প্রয়োগ করার ক্ষেত্রেও খুব সীমিত। ৫. আইনের ভিত্তি। রাষ্ট্রীয় আইনের ভিত্তি হলো সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান। এই ক্ষমতা বলেই রাষ্ট্র আইন প্রণয়ন ও প্রয়োগ করে। অন্যদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন কোন একক সার্বভৌম প্রতিষ্ঠান নেই যার অস্তিত্ব সকল রাষ্ট্রের উপরই কর্তৃত্বশীল। রাষ্ট্রসমূহের সামঞ্জস্যপূর্ণ সম্মতি আন্তর্জাতিক আইনের ভিত্তি। ৬. আইনের গণতান্ত্রিক প্রকৃতি। আইনের গণতান্ত্রিকতা নির্ধারণ করা হচ্ছে প্রণয়ন প্রক্রিয়াকে বিবেচ্য ধরে। আগেই বলা হয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে আইন প্রণয়ন করার জন্য প্রতিষ্ঠান থাকে। পৃথিবীর অধিকাংশ আইন সভাতে কিছু কিছু ব্যতিক্রম ছাড়া আইন প্রণীত হয় সাধারণ সংঘর্ষতায়। কিছু আন্তর্জাতিক আইনের ভিত্তি যেহেতু রাষ্ট্রসমূহের সম্মতি, কাজেই আইন বাধ্যকারী হতে হলে সকলের সম্মতি প্রয়োজন। কাজেই এখানে সকলের অর্থাৎ সকল পক্ষ রাষ্ট্রসমূহের সম্মতির মাধ্যমে আইন প্রণীত হচ্ছে। কাজে এই ব্যবস্থা অনেক বেশি গণতান্ত্রিক। ৭. এখতিয়ার। রাষ্ট্রীয় আইনের এখতিয়ার রাষ্ট্রীয় সীমানার মধ্যে, এর বাইরে নয়। আন্তর্জাতিক আইন স্বাভাবিক বিচারে এই সীমাবদ্ধতা হতে মুক্ত। আন্তর্জাতিক আইনের শ্রেণী বিভাগ। আন্তর্জাতিক আইনকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। ক. রাষ্ট্রকেন্দ্রিক আন্তর্জাতিক আইন, পাবলিক ইন্টারন্যাশনাল ল। খ. ব্যক্তিকেন্দ্রিক আন্তর্জাতিক আইন, প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। অধ্যায়ের শুরুতে আমরা আন্তর্জাতিক আইনের যেসব সংজ্ঞাগুলো আলোচনা করেছি, মূলত সেগুলোই হলো পাবলিক ইন্টারন্যাশনাল ল এর সংজ্ঞা। একসময় পাবলিক বা রাষ্ট্রকেন্দ্রিক আন্তর্জাতিক আইন বলতে আন্তর্জাতিক অঙ্গনের সেই সব নিয়মনীতিকেই বুঝত, যা শুধুমাত্র বিভিন্ন রাষ্ট্রের সম্পর্কে নিয়ন্ত্রণ করত। এবং অপরদিকে প্রাইভেট বা ব্যক্তিকেন্দ্রিক আন্তর্জাতিক আইন বিভিন্ন রাষ্ট্রের নাগরিকদের মধ্যকার ব্যক্তি পর্যায়ের সম্পর্ক নিয়ন্ত্রণ করত। কিন্তু কালের আবর্তনে এই সীমাবদ্ধতার গণ্ডি ভেঙে গেছে এবং এখন ব্যক্তি বিশেষও কাজ মাঝে মাঝে রাষ্ট্রকেন্দ্রিক আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু বলে বিবেচিত হয়। কাজেই প্রয়োজনীয়তা দেখা দেয় প্রাইভেট বা ব্যক্তিকেন্দ্রিক আন্তর্জাতিক আইনের একটি সুনির্দিষ্ট সংজ্ঞা। প্রাইভেট বা ব্যক্তি কেন্দ্রিক আন্তর্জাতিক আইন হলো আন্তর্জাতিক আইনের সেই শাখা যা আইনের দ্বন্দ্ব কনফ্লিক্ট অফ ল নিরসনে পরিচালিত হয়। আরো সহজভাবে বললে, আন্তর্জাতিক আইনের যে শাখা এমন একটি বিরোধপূর্ণ বিষয়ে যাতে বৈদেশিক উপাদান ফরেন এলিমেন্ট বিদ্যমান নির্ধারণ করে দেয় কোন দেশের আইন প্রযোজ্য হবে কিংবা এই বিরোধ মীমাংসার জন্য কোন দেশের আদালতে এখতিয়ার সম্পন্ন, তাকে ব্যক্তিকেন্দ্রিক আন্তর্জাতিক আইন বলে। অর্থাৎ কোনো একটি সম্পর্কের মধ্যে যদি বৈদেশিক উপাদান বিদ্যমান থাকে, তাহলে সেটা ব্যক্তিকেন্দ্রিক আন্তর্জাতিক আইন। প্যারা। এখানে সর্বোচ্চ প্রশ্ন জাগে, বৈদেশিক উপাদান বা ফরেন এলিমেন্ট বিষয়টি কি? নিম্নোক্ত চার ধরনের কোনো একটি সম্পর্কের মধ্যে বিদ্যমান থাকলে তাকে ফরেন এলিমেন্ট বলা যাবে। ১. যদি সম্পর্কের কোনো একটি পক্ষ বিদেশি আইনের বিষয়বস্তু হয়, উদাহরণ বাংলাদেশের কোনো যুবক যদি পশ্চিম বাংলার কোনো মেয়েকে বিয়ে করে, তবে এই সম্পর্কে বিদেশি উপাদান বিদ্যমান। ২. যদি বিরোধের হেতু কোনো বিদেশি এখতিয়ারাধীনে উদ্ভূত হয়, উদাহরণ সেই ভারতীয় স্ত্রীকে বাংলাদেশে তালাক দিলে সেখানে বৈদেশিক উপাদান বিদ্যমান, যেহেতু বিবাহের ঘটনাটি ঘটেছে বিদেশি আইনের অধীনে বা অন্য একটি রাষ্ট্রের এখতিয়ারাধীনে। তেমনিভাবে ভারতীয় আদালতের জন্য বাংলাদেশের দেওয়া তালাক একটি বৈদেশিক উপাদান। ৩. যদি সম্পত্তি বা দাবির বিষয়বস্তু বিদেশে অবস্থিত হয়, উদাহরণ বিবাহ বিচ্ছেদের পর কনে পক্ষ বিবাহের সময় উপহার দেয়া গাড়ি ফেরত চায়, তবে সেখানে বৈদেশিক উপাদান বিদ্যমান যদি গাড়িটি তখন বাংলাদেশের ভূখণ্ডে থাকে। ৪. কোনো বিদেশি আদালতের রায় অথবা সেই রায়ের স্বীকৃতি, উদাহরণ খ কে ভারতীয় আদালত ৩ মাসের কারাদণ্ড দিল, বাংলাদেশি দূতাবাস তাকে এই শর্তে ফিরিয়ে আনলো যে তার শাস্তি বাংলাদেশে প্রদান করা হবে। এখানে বৈদেশিক আদালতের সিদ্ধান্ত একটি বৈদেশিক উপাদান। প্যারা, উপরোক্ত উপাদানগুলোর কোনো একটি বর্তমান থাকলে তা ব্যক্তি কেন্দ্রিক আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু। প্যারা, রাষ্ট্রকেন্দ্রিক আন্তর্জাতিক আইনকে আরো দুই ভাগে বিভক্ত করা যায়। ক, সার্বজনীন আন্তর্জাতিক আইন, খ, আঞ্চলিক আন্তর্জাতিক আইন। যে আইনটি সার্বজনীন ভাবে সকল স্বাধীন রাষ্ট্র সমূহের ক্ষেত্রে প্রযোজ্য, পারস্পরিক সম্মতির মাধ্যমে সৃষ্ট, সেটাই সার্বজনীন আন্তর্জাতিক আইন। উদাহরণ হিসেবে বলা যায় জেনেভা কনভেনশন সমূহের কথা। 1949 সালের এই কনভেনশন গুলো সমগ্র বিশ্বের সকল প্রান্তে যুদ্ধবন্দী ও যুদ্ধাহতদের প্রতি প্রযোজ্য, একইভাবে বলা যায় জাতিসংঘ সনদের কথা। তারা অপরপক্ষে শুধুমাত্র একটি অঞ্চলের ক্ষেত্রে যে আন্তর্জাতিক আইন প্রযোজ্য, গৃহীত ও স্বীকৃত তাকে আঞ্চলিক আন্তর্জাতিক আইন বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায় সার্ক সনদ, ন্যাটো সনদ ইত্যাদির কথা। আঞ্চলিক আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক আইনের মর্যাদা লাভ করে। নিম্নোক্ত মামলাটি তারই প্রমাণ বহন করে। মামলা, দি অ্যাজাইলাম কেস, রাজনৈতিক আশ্রয় মামলা। কলম্বিয়া ভার্সাস পেরু, আইসিজে 1950। মামলার ঘটনা, ভিক্টর রাউল আয়া দেলা টোরে ছিলেন পেরুর একজন রাজনৈতিক নেতা। 1948 সালে পেরু সরকার তার বিরুদ্ধে সামরিক বিদ্রোহে উস্কানি দানের অভিযোগ আনে এবং অপরাধমূলক কাজের অভিযোগের বিপরীতে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এই গ্রেপ্তারি এড়াতে তিনি 1949 সালে 3 জানুয়ারি লিমায় অবস্থিত কলম্বিয়ান দূতাবাসে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। এখানে উল্লেখ্য, দূতাবাসের রাজনৈতিক আশ্রয় ডিপ্লোম্যাটিক অ্যাসাইলাম এর চর্চা শুধুমাত্র দক্ষিণ আমেরিকাতেই বিদ্যমান। এই রাজনৈতিক আশ্রয় দানের ঘটনাকে কেন্দ্র করে পেরু এবং কলম্বিয়ার মাঝে বিরোধের উৎপত্তি ঘটে। উভয় পক্ষে পক্ষ সম্মত হলে আন্তর্জাতিক আদালতে 1949 সালের 15 অক্টোবর এই মামলার বিচার শুরু হয়। তারা এই মামলার রায় পেরুর পক্ষে দেয়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি আছে, এখানে দূতাবাসের রাজনৈতিক আশ্রয় গ্রহণের প্রথাকে প্রশ্নবিদ্ধ করা হয়নি, এটিকে আঞ্চলিক আন্তর্জাতিক আইনের মর্যাদা দেওয়া হয়েছে। এ বিষয়ে পেরুও কোনো প্রশ্ন উত্থাপন করেনি। এই মামলায় দুটি কনভেনশন আলোচনায় আসে। প্রথমটি হচ্ছে 1911 সালের দ্য বলিভারিয়ান BOLIVERIAN বলিভারিয়ান এগ্রিমেন্ট অন এক্সট্রাডিশন, এবং দ্বিতীয়টি হচ্ছে দ্য প্যান আমেরিকান হাভানা কনভেনশন অন অ্যাসাইলাম, এটি 1928 সালের। এই কনভেনশন অনুসারে কিছু ব্যতিক্রম সাপেক্ষে কোনো দূতাবাস যে দেশে অবস্থিত সে দেশে রাজনৈতিক অপরাধীদের রাজনৈতিক আশ্রয় দিতে পারে। অন্যান্য কারণে এই মামলার রায় পেরুর পক্ষে গেলেও এটি পরিষ্কার যে একটি আঞ্চলিক আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে আন্তর্জাতিক আইন হিসেবে স্বীকৃত হয়েছে। আন্তর্জাতিক আইনের প্রকৃতি। আন্তর্জাতিক আইন প্রকৃতই কোনো আইন কিনা? রাষ্ট্রীয় আইনের সাথে তুলনায় আমরা আগেই দেখেছি আন্তর্জাতিক আইন প্রণয়ন ও প্রয়োগ প্রক্রিয়া সুনির্দিষ্ট নয়। স্বাভাবিক প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক আইন আসলেই আইন কিনা? হবস HOWES, অস্টিন AUSTIN এবং কুফেনডর্ফ PUFENDORF এর মতো আইন বিজ্ঞানীগণ মনে করেন, আইন হলো সার্বভৌম ক্ষমতার আদেশ। যেহেতু আন্তর্জাতিক অঙ্গনে এরূপ কোনো সার্বভৌম শক্তি অনুপস্থিত, কাজে আন্তর্জাতিক রীতিসমূহকে আইন বাইন বলার উপায় নেই। আবার আইন বিজ্ঞানীদের আরেকটি ভিন্ন মতবাদ হলো, আইনকে শুধুমাত্র উচ্চতর কর্তৃপক্ষের আদেশের মধ্যে সীমাবদ্ধ করার যুক্তিযুক্ত নয়। যারা এই দলের আছেন তারা আন্তর্জাতিক আইনকে আইন হিসেবেই দেখতে ইচ্ছুক। কাজেই দেখা যাচ্ছে আন্তর্জাতিক আইন আসলে আইন কি না তা নির্ভর করছে আইনকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করছি তার উপর। অস্টিন হবস প্রমুখ আইন বিজ্ঞানীগণ মনে করেন যে মানুষ প্রকৃতিগতভাবেই নিয়ম ভঙ্গ করার প্রবণতা ধারণ করে, এই জন্য আইনের পেছনে একটি বাধ্যকারী যুক্তি থাকে। কেউ যদি আইন ভঙ্গ করেন রাষ্ট্রীয় আইনে তার শাস্তি বিধানের ব্যবস্থা থাকে। এই বাধ্যকারী ক্ষমতাই হচ্ছে আইনের মূল বৈশিষ্ট্য। আন্তর্জাতিক আইনে এটি অনুপস্থিত বিধায় পূর্বোক্ত আইন বিজ্ঞানীগণ আন্তর্জাতিক আইনকে আইনের মর্যাদা দিতে অনিচ্ছা প্রকাশ করেন। বরং তারা আন্তর্জাতিক এসব রীতিনীতিকে ইতিবাচক নৈতিকতা বা পজিটিভ মরালিটি নামে ডাকার পক্ষপাতী। আরেক আইন বিজ্ঞানী হল্যান্ড HOLLAND একই কারণ প্রদর্শন করে আন্তর্জাতিক আইনকে আইন বিজ্ঞানের বিলীয়মান বিন্দু বা ভ্যানিশিং পয়েন্ট অফ জুরিসপ্রুডেন্স বলে উল্লেখ করেছেন। প্যারা, সব আইন বিজ্ঞানী যে একই ধারণা পোষণ করেন এটা ভাবার কোনো কারণ নেই। প্রফেসর অপেনহেইম আইনের উপরোক্ত সংজ্ঞাকে বাতিল করেছেন। তিনি যুক্তি দেখিয়েছেন যে আইনের উপরোক্ত সংজ্ঞা প্রথা ও অন্যান্য অলিখিত আইনকে অন্তর্ভুক্ত করে না, যদিও প্রত্যেকটি সভ্য দেশের আইনের প্রথার গুরুত্ব অনেক। কাজে তিনি শুধুমাত্র উচ্চতর কর্তৃপক্ষের আদেশকে আইন হিসেবে মানতে রাজি নন। তার মতে আইন হলো কোনো একটি সম্প্রদায়কে পরিচালনা করার লক্ষ্যে কিছু নিয়মের সমষ্টি, যা ওই সম্প্রদায়ের সদস্যদের সাধারণ সম্মতির মাধ্যমে কোনো বাহ্যিক শক্তি দ্বারা প্রয়োগযোগ্য। আইনের এই সংজ্ঞা ছাঁচে ফেলে তিনি আন্তর্জাতিক আইনকে আইনের মর্যাদা দেওয়ার পক্ষপাতী, কারণ আন্তর্জাতিক আইন ও সাধারণ সম্মতির ভিত্তির উপরেই প্রতিষ্ঠিত। প্যারা, আধুনিক বিশ্বের অধিকাংশ আইন বিজ্ঞানী আন্তর্জাতিক আইনকে আইনের মর্যাদা দিয়ে থাকেন। জে জি স্টার্কো এদের মধ্যে একজন। তিনি যুক্তি দেখেন যে অস্টিন তার সময়ে যেভাবে আইনকে দেখেছেন বর্তমান সময়ে সেভাবে বিবেচনা করার সুযোগ খুবই সীমিত। আধুনিককালে প্রথাগত আন্তর্জাতিক আইনগুলোর জায়গা নিয়ে নিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি, যেগুলোর প্রতিটিতেই একটি প্রয়োগ কৌশল বর্ণিত আছে। আইন প্রণয়ন ব্যবস্থাও একই সাথে অনেক সুগঠিত। রাষ্ট্রীয় আইনের মতোই প্রফেসর ওপেনহেইম এর একটি যুক্তিও এখানে উল্লেখযোগ্য। তিনি বলেন, কোনো রাষ্ট্র যখন আন্তর্জাতিক আইন ভঙ্গ করে তখন সে রাষ্ট্র কখনোই আন্তর্জাতিক আইনের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে না, বরং আন্তর্জাতিক আইনকে এমনভাবে ব্যাখ্যা করে যাতে দায়িত্ব এড়ানো যায়। এই যুক্তি থেকে তিনি উপসংহার টানেন যে এভাবেই রাষ্ট্রসমূহ আন্তর্জাতিক আইনকে আইন হিসেবে স্বীকৃতি দিচ্ছে। প্যারা, আন্তর্জাতিক আইনকে যারা আইনের মর্যাদা দিতে চান না তারা অনেক সময় যুক্তি দেখেন যে রাষ্ট্রসমূহ প্রায়শই আন্তর্জাতিক আইনের প্রতি কোনো তোয়াক্কা করে না। একই কথা কিন্তু রাষ্ট্রীয় আইনের ক্ষেত্রে প্রযোজ্য। আর আইন মান্য না করা আর আইনের অস্তিত্বহীনতা সমর্থক নয়। মধ্য কথা হলো, বর্তমান বিশ্বে আন্তর্জাতিক আইন আইন হিসেবেই প্রতিষ্ঠিত এবং সময়ের সাথে সাথে এই আইন আরও শক্তিশালী রূপ লাভ করছে। আন্তর্জাতিক আইনের ভিত্তি বিভিন্ন মতবাদ। আন্তর্জাতিক আইনের প্রকৃতি অনেকাংশে এর ভিত্তির উপর নির্ভর করে। অন্য কথায় বললে, কোনো ভিত্তির ওপর আন্তর্জাতিক আইন দাঁড়িয়ে আছে তাই নির্ধারণ করে দিচ্ছে আন্তর্জাতিক আইনের প্রকৃতি। আন্তর্জাতিক আইনের ভিত্তি সংক্রান্ত বেশ কিছু মতবাদ আছে, এর মধ্যে প্রধান কয়েকটি বিবৃত হলো। প্রকৃতিবাদ, ন্যাচারাল স্কুল, আইন প্রকৃতি থেকে উচ্চারিত, প্রকৃতির একটি প্রতিবিম্ব হচ্ছে আইন। প্রাচীন গ্রিক মতবাদ দার্শনিকরা বলেছেন প্রকৃতি হলো আইনের উৎস, এটি হতে পারে আগুন, পানি, গতি ইত্যাদি। হেগেল বলেছেন যা কিছু সত্য তাই যুক্তি, এই যুক্তি হলো আইনের ভিত্তি। গ্রিক মতবাদে স্টোয়িকরা বলেন প্রকৃতির অন্যতম উপাদান হচ্ছে হিউম্যান রিজন বা মানুষের যুক্তি। কাজেই তারা বলছেন আইনও তাই প্রকৃতির মতো যুক্তি নির্ভর। যুক্তি বলে দিচ্ছে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতায় আন্তর্জাতিক আইনের ভিত্তি। প্যারা, গ্রিকদের পর রোমানরাও এই ধারণা লালন করে। রোমান আইনের একটি স্পষ্ট বিভাজন লক্ষণীয়। জাস সিভিলিস JUS CIVILIS এবং জাস জেন্টিয়াম GENTIUM দ্বিতীয়টি হলো আন্তর্জাতিক আইন। আধুনিক আন্তর্জাতিক আইনের প্রকৃতিবাদের অন্যতম প্রবক্তা হচ্ছেন হুগো গ্রোসিয়াস। প্যারা, হুগো গ্রোসিয়াস HUGO GROTIUS। রোমান সাম্রাজ্যের পতন ঘটে 426 খ্রিস্টাব্দে, তারপর মধ্যযুগের অর্থাৎ 426 থেকে 1641 মানে 426 থেকে 1641 বা 1779 খ্রিস্টাব্দ। ইতিহাস হলো অন্ধকারের ইতিহাস। শাসন কার্য পরিচালিত হতো ভ্যাটিকান থেকে। প্রাকৃতিক মতবাদকে মধ্যযুগে ধর্মের আবর্তে ঢেকে ফেলা হয়। বলা হয় যা কিছু ঈশ্বর কর্তৃক প্রদত্ত সেটিই হচ্ছে আইন। আর এভাবে ঈশ্বর বলে দিয়েছে রাষ্ট্র ও জাতি কিভাবে নিয়ন্ত্রিত হবে। এই পরিস্থিতির পরিবর্তন ঘটান হুগো গ্রোসিয়াস। প্যারা, হুগো গ্রোসিয়াস 1583 সালে হল্যান্ডে জন্মগ্রহণ করেন। এই আইনবিদ ও কূটনীতিবিদ 1609 সালে তার প্রথম বই মেয়ার লিবারাম MARILIBERUM মেয়ার লিবারাম। হুগো গ্রোসিয়াস 1530 সালে অরল্যান্ডো জন্মগ্রহণ করেন। এই আইনবিদ ও কূটনীতিবিদ 1609 সালে তার প্রথম বই মেয়ার লিবারাম বা মুক্ত সমুদ্র প্রকাশ করেন। সপ্তদশ শতাব্দীতে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ছিল ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ড, ইতালি, কারণ তারা সমুদ্র পথে বাণিজ্য করার পথ আবিষ্কার করে এবং তাদের শক্তিশালী নৌবাহিনী ছিল। এই শক্তির বলেই তারা সমুদ্রের বিশাল অংশকে নিজেদের অধিকারে দাবি করে। হুগো গ্রোসিয়াস তার মেয়ার লিবারাম গ্রন্থে ঘোষণা করেন, সমুদ্র হলো সমগ্র মানবজাতির জন্য মুক্ত। প্রকৃতির এই ভাণ্ডারের ওপর সবার অধিকার নিশ্চিত করতে হবে। আর তার এই প্রকৃতিবাদী মতবাদ ব্যাপক সাড়া ফেলে। অবশ্য তার আগেই বিঙ্কারশক, BYNKERSHOEK একসাথে বিঙ্কারশক কামানদাগা নীতি বা ক্যানন শট রোলের প্রস্তাব করেন। অর্থাৎ রাষ্ট্রীয় ভূখণ্ড হতে 3 সামুদ্রিক মাইল পর্যন্ত রাষ্ট্র তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে রাষ্ট্রীয় সমুদ্র হিসেবে। প্যারা 1625 সালে গ্রোসিয়াস তার বিখ্যাত গ্রন্থ ডি জুর বেলি এক পেসিস, DE স্পেস JURE স্পেস BELLI স্পেস AC স্পেস PACAS ব্র্যাকেট যুদ্ধ এবং শান্তির আইন ব্র্যাকেট ক্লোজ প্রকাশ করেন। এই গ্রন্থটি তাকে আইনের ইতিহাসে এক চিরস্থায়ী অবস্থান দিয়েছে। এই গ্রন্থে তিনি বিশ্ব শান্তির একটি রূপরেখা তুলে ধরেন যার উপরে টিকে আছে আন্তর্জাতিক আইনের একটি বিশাল ক্ষেত্র। এই বইতে তিনি গুরুত্ব আরোপ করেছেন যে রাষ্ট্রসমূহ তাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তিকে প্রাধান্য দেওয়া উচিত। এটি তার প্রকৃতিবাদী মনোভাবের প্রতিফলন। প্রত্যক্ষবাদ পজিটিভ স্কুল। প্রত্যক্ষবাদীদের মতে সার্বভৌম ক্ষমতা প্রাপ্ত কর্তৃপক্ষের আদেশ বাধ্যকারী। এদের মতে চুক্তি ও প্রথাই হল আন্তর্জাতিক আইনের ভিত্তি। চুক্তি হল পক্ষসমূহের ইচ্ছা প্রতিফলন। প্রতিটি রাষ্ট্র কোনো একটি নির্দিষ্ট বিষয়ে তার দৃষ্টিভঙ্গি ধারণ করে। রাষ্ট্রের এই দৃষ্টিভঙ্গি একটি প্রকাশিত রূপ পরিগ্রহ করে চুক্তির মাধ্যমে। অর্থাৎ আন্তর্জাতিক চুক্তিসমূহ রাষ্ট্রের ইচ্ছার প্রতিফল, রাষ্ট্রের ইচ্ছার ফলাফল। হেগেল, ব্রায়ারলি, BRIERLOY, ব্রায়ারলি প্রমুখ প্রত্যক্ষবাদী দার্শনিক মনে করেন যে আন্তর্জাতিক আইন হল সেই সমস্ত নিয়মের সমষ্টি যা রাষ্ট্রসমূহ তাদের উপর বাধ্যকারী বলে মত প্রকাশ করে। তাদের ভাষায় রাষ্ট্রের এই সম্মতি আন্তর্জাতিক আইনের ভিত্তি। তারা আরেক প্রত্যক্ষবাদী ইতালীয় আইনজ্ঞ অ্যাঞ্জেলোটি, ANZILOTI, এই ধরনের ভিন্ন মাত্রা যোগ করেন। তার মতে আন্তর্জাতিক আইনের মূল ভিত্তি হল চুক্তি পালনের বাধ্যবাধকতা। তার নীতিটি হল প্যাক্টা সান্ট সার্ভান্ডা, PACTA SUNT SERVANDA, বা চুক্তি অবশ্য পালনীয়। চুক্তি পালনের মধ্যেই আছে রাষ্ট্রসমূহের ইচ্ছার বহিঃপ্রকাশ। অ্যাঞ্জেলোটি একজন নিরেট প্রত্যক্ষবাদী, তবে তার এই মতবাদ সমালোচনার ঊর্ধ্বে নয়। এই মতবাদের একটি বড় ত্রুটি হল প্রথাগত আইনের ক্ষেত্রে এই নীতির প্রভাব নেই। এর জবাবে অবশ্য তিনি মত প্রকাশ করেন যে রাষ্ট্রসমূহ যখন কোনো প্রথা ক্রমাগত পালন করতে থাকে তখন ধরে নিতে হবে এটা তাদের ইচ্ছা এবং সম্মতির বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক সম্প্রদায় একটি পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই প্রথাগুলোকে নিজেদের উপর বাধ্যকারী করে তোলে। এই নীতির আরেকটি সমস্যা হলো সকল সময় চুক্তির পেছনের রাষ্ট্রীয় সম্মতিকে শনাক্ত করা খুব সহজসাধ্য নয়। কিছু কিছু ক্ষেত্রে এটা অসম্ভব। অনেক ক্ষেত্রে রাষ্ট্রসমূহ সম্মতির চেয়েও বড় করে দেখে রাষ্ট্রীয় চর্চাকে। সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্য না হয়ে অতীতে জাতিসংঘের নিয়ম নীতি মেনে চলেছে। তবে সকল সমালোচনা সত্ত্বেও একথা স্পষ্ট ভাষায় বলা যায় যে চুক্তি বা প্রথা এসব কিছুর পেছনে রাষ্ট্রের সম্মতি বিদ্যমান, তা প্রকাশ্য বা প্রচ্ছন্ন। যাই হোক না কেন, রাষ্ট্রসমূহ এইসব চুক্তি বা প্রথা মেনে চলতে অবশ্যই বাধ্য। এমনকি রাষ্ট্রীয় আইনকেও এই সব আন্তর্জাতিক প্রথা ও চুক্তির সঙ্গে অসঙ্গতিপূর্ণ হতে হবে। নিম্নের মামলা এই ধারণাটি তার যথার্থতা খুঁজে পায়। মামলা চার্মিং বেটসি কেস, চার্মিং বেটসি মামলা, যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট, 1804। মামলার ঘটনা, জনৈক আমেরিকার নাগরিক ডেনমার্কে দখলকৃত সেন্ট থমাস দ্বীপ বসবাস করতেন। তিনি একটি জাহাজের মালিক ছিলেন। 1800 সালের নন ইন্টারকোর্স অ্যাক্ট এর অধীনে তার জাহাজখানা বাজেয়াপ্ত করা হয়। এই আইনের অধীনে ফ্রান্সের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা ছিল। তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয় যে তিনি এই আইন ভঙ্গ করেছেন। এই বাজেয়াপ্তির পেছনে আরও কারণ দেখানো হয় যে তিনি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করতেন। মামলার বিচার্য বিষয় ক, শুধুমাত্র বিদেশে অবস্থানের কারণে মার্কিন কর্তৃপক্ষ তার কোনো নাগরিকের সম্পত্তি বাজেয়াপ্ত করতে কর্তৃত্ববান কিনা। খ, মার্কিন নাগরিক 1800 সালে উল্লিখিত আইনটি ভঙ্গ করেছে কিনা। মামলা রায়। এই মামলার রায়ে প্রধান বিচারপতি মার্শাল আন্তর্জাতিক প্রথাগত আইনগুলো আলোচনা করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর এই আইনগুলোর প্রভাব পর্যালোচনা করে মতামত ব্যক্ত করেন যে মার্কিন কংগ্রেসের কোনো আইন আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে আচরণ করা উচিত নয়। তার এই রায়ের পেছনে কারণ ছিল যে আন্তর্জাতিক প্রথাগত আইনগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় আইনের মতোই মর্যাদা লাভ করে, কাজেই কংগ্রেস তার বিপরীতে অবস্থান নিতে পারে না। মামলা দি অ্যালাবামা ক্লেমস অ্যাওয়ার্ড, দি অ্যালাবামা ক্লেমস সালিশ মামলা, ইউএসএ ভার্সেস ইউকে, মুর MRRE মুর 1 INT ইন্টারন্যাশনাল ARB আর্বিট্রেশন 1872। মামলার ঘটনা মার্কিন গৃহযুদ্ধে 1861 থেকে 1865 যুক্তরাজ্য তার নিরপেক্ষত্ব ঘোষণা করে, কিন্তু গৃহযুদ্ধ চলাকালীন সময়ে কনফেডারেট নৌবাহিনীর অনেক যুদ্ধ জাহাজ যুক্তরাজ্যে নির্মিত হয়। লন্ডনে মার্কিন প্রতিনিধি এই বিষয়ে যুক্তরাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে, বলেন যে এই জাহাজগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহৃত হবে এবং তিনি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য যুক্তরাজ্যকে অনুরোধ করেন, কিন্তু তারা এই বিষয়ে কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। এই যুক্তিতে যে ব্রিটিশ রাষ্ট্রীয় আইন ব্যক্তিগত চুক্তির ক্ষেত্রে হস্তক্ষেপ সমর্থন করে না, শেষ পর্যন্ত এই জাহাজগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহৃত হয় এবং প্রভূত ক্ষতি সাধন করে। এদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক ছিল অ্যালাবামা, এটি লিভারপুলে নির্মিত হয়েছিল। যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র তার ক্ষতির কারণ উদ্ভবের জন্য যুক্তরাজ্যকে দায়ী করে ক্ষতিপূরণ দাবি করে। যুক্তরাজ্য আন্তর্জাতিক আইনের অধীনে তার কোনো দায় দায়িত্ব নেই বলে ঘোষণা করে বিষয়টি শেষ পর্যন্ত আর্বিট্রেশনে যায়। বিচার্য বিষয় ক, ওয়াশিংটন চুক্তির অধীনে যুক্তরাজ্য একটি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে কিনা। খ, যুক্তরাজ্য ক্ষতিপূরণ দানে বাধ্য কি না, ফলে এর পরিমাণ কত হবে। সিদ্ধান্ত, সকল মধ্যস্থতাকারী এই বিষয়ে একমত হন যে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করতে যুক্তরাজ্য ব্যর্থ হয়েছে, তাই সিদ্ধান্ত হয়েছে যুক্তরাজ্য ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্রকে $150,000 মূল্যমানের স্বর্ণ পরিশোধ করবে। প্যারা, এই মামলার রায় থেকে এই নীতি সুপ্রতিষ্ঠিত হয় যে কোনো রাষ্ট্র তার আন্তর্জাতিক দায়বদ্ধতা এড়ানোর জন্য রাষ্ট্রীয় আইনের আশ্রয় নিতে পারে না, বরং রাষ্ট্রীয় আইনকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। এই একই নীতি প্রতিফলিত হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়েও। মামলা প্রফেসর নুরুল ইসলাম ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড আদার্স, অধ্যাপক নুরুল ইসলাম ও অনন্য বনাম বাংলাদেশ সরকার ও অনন্য 52 DLR 413। এই মামলার রায়ে বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেন যে বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 25(1) অনুসারে রাষ্ট্র সকল আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ অনুসৃত নীতি পালনে বাধ্য। মামলার ঘটনা 1999 সালে বিখ্যাত সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেড তাদের উৎপাদিত ব্র্যান্ড গোল্ড লিফের প্রচার কার্যক্রম হিসেবে ভয়াদ ডিসকোভারিকে বাংলাদেশে আমন্ত্রণ জানায়। এই দেশে তরুণ প্রজন্ম এই প্রচার কার্যক্রমের ফলে ধূমপানের প্রতি আকৃষ্ট হতে পারে এই আশঙ্কায় বাংলাদেশে ধূমপান বিরোধী প্রখ্যাত সংস্থা আমরা ধূমপান নিবারণ করি আধুনিক এর সভাপতি জাতীয় অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক নুরুল ইসলাম হাইকোর্ট বিভাগে এই প্রচার কার্যক্রমের বিরুদ্ধে একটি রিট পিটিশন দায়ের করেন। শুধু এই নির্দিষ্ট প্রচার কার্যক্রমই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন রিপোর্টে বর্ণিত ধূমপানের বিবিধ ক্ষতিকর দিক তুলে ধরে তামাকজাত দ্রব্যাদির প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানান। প্যারা, তামাক কোম্পানিটি যুক্তি প্রদান করে যে বাংলাদেশে তামাক সামগ্রীর বিপণন নিয়ন্ত্রণ হয় 1988 সালের তামাক সামগ্রী বিপণন নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে। এই আইনে তামাক সামগ্রীর প্রচার নিষিদ্ধ করা হয়নি, শুধু পণ্যের প্রচারের সময় সতর্কতামূলক বাণী উল্লেখের বিধান আছে যা কোম্পানিটি মেনে চলছে। কোম্পানি পক্ষের আইনজীবী আরও যুক্তি দেখেন যে যদিও 1990 সালের 16 নং অধ্যাদেশ দ্বারা তামাকজাত সামগ্রীর প্রচার নিষিদ্ধ করা হয়েছিল, তথাপি অধ্যাদেশটি যথাযথভাবে সংসদ উত্থাপিত না হওয়ায় আইনের মর্যাদা হারিয়েছে, কাজেই বাংলাদেশে বর্তমানে তামাক সামগ্রীর প্রচার নিষিদ্ধকারী কোনো আইন নেই। বিচার্য বিষয়ে আদালত এতদূর সংক্রান্ত কোনো নির্দিষ্ট আইনের অনুপস্থিতিতে ভয়াবহ ডিসকোভারির আগমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে কি না। মামলার রায়, এই মামলার রায়ে আদালত ভয়েস অফ ডিসকোভারির মাধ্যমে তামাক সামগ্রী প্রচার কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। কারণ হিসেবে আদালত যুক্তি দেখান যে যদিও বাংলাদেশে তামাকজাত দ্রব্যের প্রচার নিষিদ্ধকরণে কোনো আইন নেই, তথাপি বাংলাদেশের কিছু আন্তর্জাতিক দায়বদ্ধতা আছে। বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য এবং এই সংস্থা ধূমপান বিরোধী কার্যক্রমের অংশীদার। বাংলাদেশ প্রতি বছর তামাক মুক্ত দিবস উদযাপন করে, এই সমস্ত বিষয় বিবেচনায় এনে বিজ্ঞ আদালত মনে মত প্রকাশ করেন যে বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ 25(1) অনুসারে বাংলাদেশ জাতি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদের বিধিবিধানাবলী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাকজাত দ্রব্যের প্রচার নিষিদ্ধকরণ সংক্রান্ত রেজুলেশন মানতে বাধ্য। অবশ্য আদালত ভয়েস অব ডিসকভারির মাধ্যমে প্রচার অভিযানের উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও সামগ্রিক অর্থে তামাক দ্রব্যের প্রচার নিষিদ্ধ করার আদেশ দেয়নি। তবে এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারকে কিছু দিক নির্দেশনা দিয়েছে। নব্য গ্রসিয়ান মতবাদ, নিও গ্রসিয়ান স্কুল। পূর্বের আলোচনায় আমরা দেখেছি প্রকৃতিবাদী এবং প্রত্যক্ষবাদীদের মধ্যে আন্তর্জাতিক আইনের ভিত্তি বিষয়ে একটি সুস্পষ্ট বিরোধ আছে। প্রথম দল মনে করেন আন্তর্জাতিক আইন হলো যুক্তি নির্ভর, যুক্তি হলো আন্তর্জাতিক আইনের ভিত্তি। অপরদিকে প্রত্যক্ষবাদীরা বলেন রাষ্ট্রসমূহের সম্মতি যা প্রকাশিত হয় চুক্তি এবং প্রথায় সেগুলোই হলো আন্তর্জাতিক আইনের ভিত্তি। এই বিরোধ নিরসনে নব্য গ্রসিয়ান মতবাদের উৎপত্তি। মূলত এটি কোনো মৌলিক মতবাদ নয়, এটি প্রথম দুই মতবাদের মাঝামাঝি একটি পথ। তারা মনে করেন আন্তর্জাতিক আইনের ভিত্তি একদিকে যেমন যুক্তি অপরদিকে সম্মতি, বস্তুত এটি একটি সমঝোতামূলক মতবাদ। আন্তর্জাতিক আইনের ক্রমবিকাশ। আলোচনার সুবিধার্থে আমরা আন্তর্জাতিক আইনের ক্রমবিকাশকে তিনটি শিরোনামের অধীনে উল্লেখ করতে পারি। ক আদিম যুগ, খ মধ্যযুগ, গ আধুনিক যুগ। আদিম যুগ, যে কোনো পশ্চিমা লেখকের মধ্যে এটা প্রচলন করার প্রবণতা রয়েছে যে আন্তর্জাতিক আইনের জন্ম হয়েছে 17 শতাব্দীর ইউরোপকে ঘিরে, কারণ তখনই জন বোডেন BODEN জাবদা সর্বপ্রথম সার্বভৌমত্বের ধারণার প্রকাশ ঘটান। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে মানব জাতি যেখানে সমাজবদ্ধভাবে বসবাস করেছে সেখানে আন্তর্জাতিক আইন ছিল। যে কোনো প্রাচীন সভ্যতাকে আন্তর্জাতিক আইনের উপস্থিতি লক্ষ্য করা যায়। খ্রিস্টপূর্ব 2300 সালে আকাডিয়া AKADIA আকাডিয়া সাম্রাজ্যের রাজা নারামসিন ইলাম ইলাম রাজ্যের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। ব্রিটিশ মিউজিয়ামে এখনো এই চুক্তিটি সংরক্ষিত আছে। এরও বেশ পরে খ্রিস্টপূর্ব 1278 সালে মিশরের রাজা তৃতীয় রামসেস এর সাথে হিট্রিট রাজ্যের রাজা কাটুসিলির একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এটিতে শুধু শান্তি ও সহযোগিতাই নয়, যুদ্ধবন্দীদের বিনিময়ের একটি শর্তও এই চুক্তিতে প্রতীয়মান হয়। সুতরাং দেখা যাচ্ছে সে সময়ে আন্তর্জাতিক আইনের অস্তিত্ব ছিল। প্যারা, প্রাচীন চীনেও বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি লক্ষ্য করা যায়। তখন সমগ্র চীন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল। তখন ভ্রাম্যমান কূটনৈতিক রোয়িং ডিপ্লোমেট সংক্রান্ত চুক্তির অস্তিত্ব পাওয়া যায়। এছাড়াও প্রাচীন চীনে অনাক্রমণ চুক্তি নন এগ্রেশন ট্রিটির অস্তিত্ব পাওয়া যায়। এই চুক্তিতে প্রথমে আক্রমণ না করার নীতি প্রতিফলিত হয়েছে। প্যারা, প্রাচীন ভারতের যুদ্ধ এবং শান্তি সংক্রান্ত একাধিক বিমান বিধান মনুসংহিতা রামায়ণ ও মহাভারতে সন্নিবেশিত হয়েছে। এমনকি এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সম্পর্ক কেমন হবে সে সংক্রান্ত বিধানও বর্ণিত হয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্র হচ্ছে এই প্রসঙ্গে একটি উল্লেখযোগ্য গ্রন্থ। এই গ্রন্থে অর্থনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের বিশ্লেষণ, যুদ্ধ পরিচালনা, যুদ্ধবন্দী সংক্রান্ত নীতিমালা ইত্যাদি নানান বিষয়ের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে যুক্ত করে বলা হয় যে কোন শাসক যদি যুদ্ধ পরিহার করে অন্য কোন শান্তিপূর্ণ পন্থায় দেশ পরিচালনা করতে পারেন তাহলে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। এছাড়াও তখন শান্তির দূত প্রেরণের রেওয়াজ ছিল। রামায়ণ মহাভারতে এইসব দূতদের বিশেষ সুবিধা প্রাপ্তির ও মর্যাদার বিধান আছে। তৎকালীন সময়ে এইসব দূতকে হত্যা একটি অত্যন্ত গর্হিত অপরাধ বলে বিবেচিত হতো। প্যারা, প্রাচীন গ্রীসেও রাষ্ট্রদূতগণ একই ধরনের সুবিধা ভোগ করতেন। গ্রীসে যখন কোনো নতুন দূত আসতেন তখন তার নাম পরিচয় খোদাই করে রাখা হতো। একে বলা হতো ডিপ্লোম্যাট শব্দটা আমরা সেখান থেকেই পাই। অ্যারিস্টটল গ্রীসে 153টি দেশের সংবিধান নিয়ে তুলনামূলক আলোচনা করেছেন। প্রাচীন গ্রীসে আন্তর্জাতিক চুক্তিগুলোকে অত্যন্ত পবিত্র বিবেচনা করা হতো। এই ধরনের চুক্তিগুলো পাথরে খোদাই করে গির্জায় ঈশ্বরের তত্ত্বাবধানে রাখা হতো এবং চুক্তি অন্তর্ভুক্ত কোনো বাধ্যবাধকতা লঙ্ঘিত হলে গির্জা থেকে পাথর এনে ভেঙে ফেলা হতো। অর্থাৎ এখানেও আন্তর্জাতিক আইনের উপস্থিতি ছিল। প্যারা মধ্যযুগ 426 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের পতনের পর হতে আন্তর্জাতিক আইনের ক্রমবিকাশকে মধ্যযুগের আওতায় ফেলা হয়। নবম শতকে নগরের সৃষ্টি হয়, কিন্তু মূল পরিবর্তন গুলো সূচিত হয় ত্রয়োদশ শতাব্দীতে। ইতালি তখন ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত ছিল এবং এদের নিজেদের মধ্যে সম্পর্ক বিদ্যমান ছিল। 1255 খ্রিস্টাব্দের ইতিহাসে প্রথমবারের মতো ইতালির মিলান ও জেনোয়ার মতো স্থায়ী কূটনৈতিক বিনিময়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। একইভাবে মাকিয়াভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে তুলে ধরেন আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক কেমন হওয়া উচিত। প্যারা 1648 খ্রিস্টাব্দে ট্রিটি অব ওয়েস্টফেলিয়া WESTPHALIA ওয়েস্টফেলিয়া স্বাক্ষরিত হয়, যা ইউরোপে 30 বছরের যুদ্ধ অবসান ঘটে অবসান করে। এই চুক্তিটি শান্তি চুক্তির মর্যাদা লাভ করে। 1779 সালে ঘটে মানব সভ্যতার ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ ঘটনা, ফরাসি বিপ্লব। আন্তর্জাতিক আইনের ইতিহাসে মধ্যযুগের এই সহাবহ তাৎপর্য মণ্ডিত মাইল ফলক গুলো অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ, 1789 সালে। প্যারা আধুনিক কাল আদিম ও মধ্যযুগের অর্জনগুলো আন্তর্জাতিক আইনের ক্রমবিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আন্তর্জাতিক আইন ততদিনে এগিয়ে গেছে অনেক দূর। আধুনিক যুগের শুরুতে এই ধারণা প্রতিষ্ঠিত হয় যে যুদ্ধে না গিয়ে শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক বিরোধের মীমাংসা হতে পারে। আলাবামা ক্লেমস অ্যাওয়ার্ড USA ভার্সেস UK 1872 মামলায় তাই হয়েছিল। 1899 এবং 1907 সালে নেদারল্যান্ডসের এগে বেশ কিছু কনভেনশন স্বাক্ষরিত হয়। এসব কনভেনশনে রাষ্ট্রগুলো কতক নীতিমালা গ্রহণ করেছে যা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক নিয়ন্ত্রণ করেছে। প্যারা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক আইনের প্রতি রাষ্ট্রসমূহের শ্রদ্ধাবোধ, এই দুইয়ের উপর সবচেয়ে বাজে প্রভাব পড়ে প্রথম বিশ্বযুদ্ধের ফলে। সমাজতান্ত্রিক দেশ রাশিয়া ঘোষণা করে যে মেহনতি মানুষের রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করবে না। কারণ হিসেবে ভ্লাদিমির ইলিচ লেনিন বলেন, এই যুদ্ধ জনগণের কল্যাণের জন্য নয়, সাম্রাজ্যবাদী দেশগুলো কতগুলো এলাকা তাদের বাজার হবে এই নিয়ে যুদ্ধ করছে। শ্রমিকদের দেশ হিসেবে রাশিয়া যুদ্ধাংশ থেকে বিরত থাকে। যুদ্ধ পরবর্তী সময় গঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জ। আন্তর্জাতিক আইনের ইতিহাসে এ এক বিরাট ঘটনা। 1999 সালে জার্মানিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা অ্যাডলফ হিটলার ক্ষমতায় যান। তার স্বৈরতান্ত্রিক কত বলছি 1933 সালে জার্মানিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা অ্যাডলফ হিটলার ক্ষমতায় যান। তার স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিশ্ব রাজনীতি অতিক্রম করে এক সংকটময় পরিস্থিতি এবং ইউরোপেই ঘটনা সংঘটিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং ক্রমে তা এশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। মানবতার এত বড় লঙ্ঘন পৃথিবী এর আগে আর দেখেনি। প্যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব নেতৃত্ব প্রয়োজনীয়তা অনুভব করেন আরও কার্যকর কোনো আন্তর্জাতিক সংস্থা, প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। 1945 সালের এই ঘটনার হাত ধরে এগিয়ে চলছে আন্তর্জাতিক আইনের ক্রমবিকাশ। আর সবচেয়ে উল্লেখযোগ্যভাবে একটি সুসংহত অবস্থা দখল করে নিয়েছে মানবাধিকারের ধারণা। মানবাধিকার ও আন্তর্জাতিক আইন মানবাধিকারের ধারণা সুপ্রাচীন মানবাধিকারের ধারণা সুপ্রাচীন জাতিসংঘ গঠিত হওয়ার বহু আগে থেকে মানবাধিকারের মূলনীতি বিদ্যমান ছিল। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকার বহু দেশে মানবাধিকারের ক্রমবিকাশে প্রথমেই 1215 সালে ব্রিটেনে ম্যাগনাকাটার কথা সাধারণত বলা হলেও এশিয়া এমনকি এই উপমহাদেশেও মানবাধিকারের মূলনীতিগুলো প্রতিষ্ঠিত ছিল। রামায়ণ, মহাভারত, মনুস্মৃতি ইত্যাদি গ্রন্থে একাধিক বিধান আছে যা শুধুমাত্র ধর্মীয় বিধানের অনেক ঊর্ধ্বে উঠে মানবাধিকারের ধারণাকে আলোকিত করেছে। একই কথা প্রযোজ্য ইসলাম ধর্মের ক্ষেত্রেও। পবিত্র কোরআন ও বিভিন্ন হাদিস গ্রন্থে মানবাধিকারের মূলনীতিগুলোর উল্লেখ পাওয়া যায়। তবে ম্যাগনাকার্টাই মানবাধিকারের একটি পৃথক ও স্বতন্ত্র দলিল হিসেবে সর্বাধিক মনোযোগ পেয়েছে। এই ম্যাগনাকার্টাকে অনুসরণ করে ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে আরও কিছু দলিলের জন্ম হয় যার প্রতিটি মানবাধিকারের ধারণাকে সুসংহত করেছে। যার মধ্যে আছে 1627 সালের পিটিশন অব রাইটস, 1688 সালের বিল অব রাইটস ও 1702 সালের অ্যাক্ট অব সেটেলমেন্ট। মানবাধিকারের ধারণা শুধু ব্রিটেনেই সীমাবদ্ধ ছিল না, ছড়িয়ে পড়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। 1776 সালের আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র, 1791 সালের আমেরিকার বিল অফ রাইটস বা 1789 সালের ফরাসি বিপ্লব পরবর্তী ঘোষণাপত্র, এর প্রতিকৃতি ধ্বনিত হয়েছে মানবাধিকারের সেই সুর। প্যারা এখানে রক্ষণীয় বিষয় হচ্ছে উপরোল্লিখিত বিষয়টি, উপরোল্লিখিত প্রতিটি দলিলই জাতীয় পর্যায়ের, যদিও এগুলোর কোনো কোনোটির প্রভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানবাধিকার প্রতি শিক্ষার সংগ্রাম বেগবান হয়েছে। তবে মানবাধিকারের ধারণাকে রাষ্ট্রীয় সীমানার প্রাচীর ভেঙে আন্তর্জাতিক পরিমণ্ডলে এনেছে জাতিসংঘ সনদ। এই আন্তর্জাতিক চুক্তিটির মাধ্যমে সকল রাষ্ট্রের উপর দায়িত্ব বর্তেছে মানবাধিকার সমুন্নত রাখার। আন্তর্জাতিক আইনের গ্রহণযোগ্যতার পেছনে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। প্যারা জাতিসংঘ সনদের প্রস্তাবনা ও অনুচ্ছেদ 1, 13, 55, 56, 68 এবং 76-এ মানবাধিকারের উল্লেখ থাকলেও তাতে মানবাধিকার গুলো সুনির্দিষ্টভাবে উল্লেখিত হয়নি। অন্য কথায় সমগ্র বিশ্ববাসীর জন্য একটি অভিন্ন ও সুনির্দিষ্ট লক্ষ্য ব্র্যাকেট মানবাধিকার সংক্রান্ত ব্যাকলজ বেঁধে দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়, যার ফল হিসেবে 1948 সালের 10 ডিসেম্বর গৃহীত হয় মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস, খুলে যায় আন্তর্জাতিক আইনের নতুন দুয়ার। এই ঘোষণাপত্র প্রণীত হওয়ার অনেক আগে থেকেই এই অধিকার গুলো বিভিন্ন দেশের সংবিধানে লিপিবদ্ধ ছিল, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে যা সকল জাতি ও সকল দেশের কর্মপ্রয়াসে সাফল্য অর্জনের একটা অভিন্ন মান নির্ধারণ সম্ভব হয়েছে এই ঘোষণার মাধ্যমে। নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মোটামুটি মানবিক বিকাশের জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ সব অধিকারই লিপিবদ্ধ হয় সে এই ঘোষণাপত্রে। প্রণীত হওয়ার পরেতে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রটি সমগ্র বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত হয়। এই অনুকরণে একের পর এক অঞ্চল ভিত্তিক মানবাধিকার দলিল প্রণীত হতে থাকে। এটি প্রভাব বিস্তার করে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় আইন ও বিচারিক সিদ্ধান্তের ক্ষেত্রেও। 1948 সালের পর বিশ্বে যতগুলো সংবিধান প্রণীত হয়েছে তাদের প্রায় সবগুলোতেই ঘোষণাপত্রে বিদ্যমান অধিকারগুলোর উল্লেখ ছিল। এই ব্যাপক ভিত্তিক গ্রহণযোগ্যতা সত্ত্বেও প্রশ্ন উত্থাপিত হয় এর আইনগত মর্যাদা নিয়ে। একটি বিতর্কের সূচনা হয় মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র আইনত বাধ্যকারী কি না, যেহেতু এটি একটি ঘোষণা কোনো চুক্তি নয় তার কোনো বাধ্যকারী প্রভাব থাকবে কি না। অনেকেই মত দেন যে যেহেতু এটা একটা ঘোষণা মাত্র কাজেই একে বাধ্যকারী বলা যাবে না। উল্টো দিকে অনেক আইনজ্ঞ মতামত ব্যক্ত করেন যে সমগ্র বিশ্বব্যাপী ব্যাপক চর্চা ও গ্রহণযোগ্যতার কারণে এটি একটি প্রথাগত আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে, কাজেই এই ঘোষণাপত্র পরিপন্থী কোনো কাজ প্রকারান্তরে আন্তর্জাতিক আইনেরই লঙ্ঘন বলে বিবেচিত হবে। সেই হিসেবে অবশ্যই এই ঘোষণাপত্রের একটি বাধ্যকারী প্রভাব আছে। এই বিতর্কে তৃতীয় আরেকটি মতেরও উল্লেখ পাওয়া যায়। এদের বক্তব্য হলো সার্বজনীন ঘোষণাপত্রটি যদি ঘোষণাপত্র হওয়ার কারণে আইনত বাধ্যকারী না হয়, কিংবা একযোগে সমগ্র বিশ্বব্যাপী প্রচলিত না হওয়ার কারণে যদি প্রথাগত আন্তর্জাতিক আইনের মর্যাদা লাভে ব্যর্থ হয়, তবুও এই ঘোষণাপত্রের একটি বাধ্যকারী প্রভাব আছে, কারণ এই ঘোষণাপত্রে বর্ণিত অধিকারগুলো আন্তর্জাতিক আইনের মূলনীতিগুলোরই প্রতিফলন। কাজেই এই এর বিধান লঙ্ঘনের অর্থই হচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা। প্যারা মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের আইনগত মর্যাদা লিগাল স্ট্যাটাস সংক্রান্ত বিতর্কের সমাপ্তি ঘটে 1966 সালে, যখন ঘোষণাপত্রের অধিকারগুলো দুটি আন্তর্জাতিক চুক্তির অধীনে চলে আসে। এই অধিকারগুলো যেহেতু এবার চুক্তির অধীনে এলো, কাজেই আইনগত বাধ্যবাধকতা নিয়ে বিতর্ক অবান্তর প্রতীয়মান হলো। তবে এই বিতর্ক যে একেবারেই শেষ হয়ে গেছে তা নয়। যে রাষ্ট্রগুলো আন্তর্জাতিক চুক্তি দুটি স্বাক্ষর করেনি তাদের ক্ষেত্রে ঘোষণাপত্র বাধ্যকারী কি না সেই বিতর্কের এখনো নিষ্পত্তি হয়নি। প্যারা সার্বজনীন ঘোষণাপত্রে নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক এই সকল ধরনের অধিকারের উল্লেখ থাকলেও এই সকল ধরনের অধিকারের ক্রমবিকাশ কিন্তু একসাথে ঘটেনি। আরও সুনির্দিষ্টভাবে বললে নাগরিক ও রাজনৈতিক অধিকারগুলো 17 ও 18 শতাব্দীর অর্জন, অপরদিকে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারগুলোর ধারণা বিকশিত হয়েছে অনেক পরে 20 শতাব্দীর গোড়ার দিকে। এই দুই গোত্রের অধিকারের প্রকৃতি নিয়ে বিতর্ক প্রচুর। একদল মনে করেন শুধুমাত্র নাগরিক ও রাজনৈতিক অধিকারগুলোই প্রকৃত মানবাধিকার এবং চরিত্রে সার্বজনীন, অপরদিকে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারগুলো কোনো দেশের অর্থনীতি, সমাজ কাঠামো ইত্যাদির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে সার্বজনীন হতে পারে না। আবার বিশেষজ্ঞদের আরেকটি দল মত প্রকাশ করেন যে অর্থনৈতিক ও সামাজিক অধিকারগুলোই প্রকৃত মানবাধিকার, এগুলো বাদ দিয়ে শুধু নাগরিক ও রাজনৈতিক অধিকার দিয়ে মানব উন্নয়ন সম্ভব নয়, এতে বিদ্যমান বৈষম্য আরও প্রকট হবে। এই বিতর্ক নিরসনে এবং সার্বজনীন ঘোষণাপত্রকে ঘোষণাপত্র কেন্দ্রিক পূর্ব বর্ণিত মতদ্বৈততা দূরীকরণে 1966 সালে দুটি ভিন্ন ভিন্ন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। একটি হলো নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি, ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, এবং অপরটি হলো অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি, ইন্টারন্যাশনাল কনভেনশন অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। প্রয়োজনীয় অনুসমর্থন লাভের পর এই চুক্তি দুটি বলবৎ হয় 1976 সালে। আধুনিক আন্তর্জাতিক আইনের ক্রমবিকাশে এই চুক্তি দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপনিবেশবাদের অবসান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেকগুলো কৌফলের পরেও একটি খুব উঁচু দরের সুফল হচ্ছে বিশ্ব নেতৃত্ব মানবাধিকার সম্বন্ধে ভাবতে শিখেছে, যা পূর্বেই আলোচিত হয়েছে। এর পাশাপাশি আরেক বড় অর্জন হলো উপনিবেশবাদের অবসান। আত্মনিয়ন্ত্রণের অধিকার, রাইটস অব সেলফ ডিটারমিনেশন, জাতিসংঘের সনদে যেমন জায়গা করে নিয়েছে, একইভাবে গুরুত্ব পেয়েছে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র এবং তৎপরবর্তী আন্তর্জাতিক চুক্তিতে। আত্মনিয়ন্ত্রণের অধিকারটির সবচেয়ে প্রকাশ্য ও সুস্পষ্ট প্রকাশ ঘটে জাতিসংঘের সাধারণ পরিষদের এতদ সংক্রান্ত 1958 সালের 12 ডিসেম্বর তারিখের রেজুলেশনে। তবে এই নীতির আরও ব্যাপক প্রসার ঘটে 1960 সালের উপনিবেশ রাষ্ট্র ও জনগণের প্রতি স্বাধীনতা প্রদানের ঘোষণায়, ডিক্লারেশন অন দ্য গ্রান্টিং অব ইন্ডিপেন্ডেন্স অব কলোনিয়াল কান্ট্রিজ অ্যান্ড পিপলস। এই উপনিবেশবাদ বিরোধী মনোভাবের প্রতিফলন ঘটেছে একইভাবে 1970 সালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত আন্তর্জাতিক আইনের মূলনীতি বিষয়ক ঘোষণায়। প্যারা: উপনিবেশভুক্ত রাষ্ট্রের জনগণের নির্যাতিত হওয়ার ইতিহাস দীর্ঘদিনের, মানব সভ্যতার কলঙ্কজনক এই বিষয়ের অবসানে আন্তর্জাতিক আইনের শক্তিশালী ভূমিকা তার অগ্রযাত্রায় অভূতপূর্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জোট নিরপেক্ষ আন্দোলন। 1917 সালের অক্টোবর বিপ্লবের ইতিহাসে এক অতীব গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন মেহনতি মানুষের মধ্যে শুরু হয় অধিকার আদায়ে সংঘবদ্ধ হওয়ার প্রবণতা, অন্যদিকে এর বিপরীতে শোষক ও শাসক শ্রেণীও জোটবদ্ধ হয় এর মোকাবেলায়। এই ক্রিয়া ও প্রতিক্রিয়ার স্রোত রাষ্ট্রীয় সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। পুঁজিবাদ ও সমাজতন্ত্র এই দুই আদর্শের ভিত্তিতে সমগ্র ইউরোপও বিভাজিত হয়ে পড়ে। সোভিয়েত ও তার মিত্ররা সমাজতান্ত্রিক আদর্শ উজ্জীবিত হয়ে পূর্ব ইউরোপকে নতুন রূপ দেওয়ার চেষ্টায় নিয়োজিত থাকে। অন্যদিকে পুঁজিবাদী ধ্যান ধারণায় অভ্যস্ত পশ্চিম ইউরোপ একটি রক্ষণশীল অবস্থানে থেকে সচেষ্ট ছিল সমাজতন্ত্রের আঁচ থেকে বেঁচে থাকতে। সাম্যবাদের প্রবক্তা কার্ল মার্কস জার্মানির সন্তান। হিটলারের শাসনামলে সেই জার্মানি প্রকাশ লাভ করে বিশ্বের সবচেয়ে আগ্রাসী রাষ্ট্র হিসেবে, যার ফলাফল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জার্মানির আগ্রাসনের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন, পশ্চিম ইউরোপ, এমনকি চরম পুঁজিবাদী রাষ্ট্র আমেরিকাও একই কাতারে নেমে আসে এবং একটি সম্মিলিত প্রচেষ্টা সক্ষম হয় অক্ষ শক্তিকে, অর্থাৎ জার্মানিতারি জাপান, পরাজিত করতে। যুদ্ধের সবচেয়ে বাজে প্রভাব পড়ে ইউরোপেই। যুদ্ধোত্তর ইউরোপ নিয়োজিত হয় পুনর্গঠনে। এই সে সময়ে পুঁজিবাদী গোষ্ঠীর, বিশেষ করে আমেরিকার ভয় ছিল যে এ সময়ে সমাজতন্ত্রের প্রভাব পশ্চিম ইউরোপেও বিস্তারিত হতে পারে। এ থেকে বাঁচতে আমেরিকার পৃষ্ঠপোষকতায় পশ্চিম ইউরোপের পুনর্গঠন সৃষ্ট হয় বিশ্বব্যাংক এর মতো সংস্থাগুলো। একই পদক্ষেপ গৃহীত হয় সামরিক ক্ষেত্রেও। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, 1949 সালে গঠিত হয় এই লক্ষ্যেই। পাল্টা জোট হিসেবে গঠিত হয় ওয়ারশো জোট। 1955 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এভাবেই সৃষ্টি হয় ব্যাপক ভিত্তিক সামরিক শক্তি বর্ধনের প্রতিযোগিতা। পুঁজিবাদ ও সমাজতন্ত্র এই দুই নীতিতে, এই দুই পরাশক্তিকে কেন্দ্র করে সমগ্র পৃথিবী দুটি জোটে পরিণত হতে থাকে, যা ক্রমে স্নায়ুযুদ্ধের রূপ লাভ করে। এই পরিস্থিতি থেকে শান্তিপ্রিয় রাষ্ট্রগুলো চেষ্টা করে এই দুই জোট থেকে পৃথক অবস্থানে থাকতে। এই প্রচেষ্টারই নাম জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইন মুভমেন্ট। 1955 সালে ইন্দোনেশিয়ায় বান্দুং সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলনের অভিযাত্রা শুরু হলেও এর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয় 1961 সালে। নাম আন্দোলনের মূল উদ্যোক্তারা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ডক্টর সুকর্ণ, মিশরের রাষ্ট্রপতি নাসের ও যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বৃহৎ শক্তির অন্তর্দ্বন্দ্ব থেকে নিজেদেরকে সম্পূর্ণ দূরে রাখা এবং সকল দেশের সাথে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক বজায় রাখা। দুই মেরুভিত্তিক বিশ্ব ব্যবস্থায় যে টান টান উত্তেজনা ছিল, জোট নিরপেক্ষ আন্দোলন ছিল তারই সরাসরি ফলাফল। তৃতীয় শক্তি হিসেবে এই জোটই ছিল সে সময় আন্তর্জাতিক আইনের মর্যাদা ধরে রাখার সবচেয়ে বড় সহযোগী শক্তি। একটি যুদ্ধ আন্তর্জাতিক আইন তথা নিয়ম নীতিকে কতটা পেছনে ঠেলে দিতে পারে, এর আগে মানুষ সেটা দেখেছে এবং এর ফলে এটাও অনুভব করেছে আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা প্রশমন কতটা জরুরি। সেই লক্ষ্যে ন্যাম অবশ্যই বড় ভূমিকা পালন করেছে। সোভিয়েত ইউনিয়নের পতন। পৃথিবীর ছয় ভাগের এক ভাগ নিয়ে গঠিত সোভিয়েত ইউনিয়নের 1991 সালের ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়, যদিও এই ভাঙনের প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক আগেই। ঠিক কী কারণে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটল সেটা একটি গভীর বিতর্কের বিষয়। সবচেয়ে জনপ্রিয় ধারণা হলো পুঁজিবাদী রাষ্ট্র আমেরিকায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সোভিয়েত ইউনিয়নের পতনে। ব্যাপক বিধ্বংসী যুদ্ধাস্ত্র তৈরি আর ঘন ঘন মহাশূন্য অভিযান, এই দুই প্রতিযোগিতা সোভিয়েত অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলে, যা তৈরি করে জন অসন্তোষ। এটাও মনে করা হয় আমেরিকার সাথে হাত মিলিয়ে মিখাইল গর্বাচভই ত্বরান্বিত করেছেন সোভিয়েত ইউনিয়নের পতন। সমগ্র বিশ্বব্যাপী মানুষ মুক্তির জন্য যে সোভিয়েত ইউনিয়নকে ঘিরে স্বপ্ন দেখেছিল, সে সোভিয়েত ইউনিয়ন ছিল মেহনতি মানুষের জীবন সংগ্রামের প্রতীক। তার পতনে আশাহত মানুষের অভিযোগের আঙ্গুল অধিকাংশ ক্ষেত্রেই গর্বাচভের দিকেই, কারণ তিনি ব্যর্থ হয়েছেন সোভিয়েত ইউনিয়নের পতন ঠেকাতে। সেক্ষেত্রে গর্বাচভের বক্তব্য প্রাসঙ্গিক। তার আত্মজৈবনিক থিসিস অন মাই কান্ট্রি অ্যান্ড দি ওয়ার্ল্ড, কলম্বিয়া ইউনিভার্সিটি প্রেস, নিউইয়র্ক 2000 গ্রন্থে তিনি সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। তার মতে সোভিয়েত সাম্রাজ্যে মানবিকতার বিপর্যয়ই তার পতনের সবচেয়ে বড় কারণ। 30-এর দশকে স্টালিনের নির্মম শাসন ব্যবস্থায় মানুষকে ভিন্নরূপ ভাবতে উদ্বুদ্ধ করে। 30-এর দশকে স্টালিনীয় সন্ত্রাসের সেই নির্মম সময়ে শুধু মস্কোতেই 30,000 মানুষকে গুলি করে হত্যা করা হয়। গর্বাচভ মনে করেন 1956 সালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির কংগ্রেসে স্টালিনকে অভিযুক্ত করে রাজনৈতিক সন্ত্রাসের অনৈতিকতা বিষয়ে যে সিদ্ধান্ত গৃহীত হয়। আদর্শগত রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গন তখন থেকেই শুরু। প্যারা। গর্বাচভ আরও মনে করেন 1917 সালের অক্টোবর বিপ্লবের পর লেনিন কমিউনিস্ট একনায়কতন্ত্রের বিপরীতে একটি গণতান্ত্রিক বিপ্লব বা সরকার গড়ে তোলার যে গণতান্ত্রিক বিকল্প সরকার গড়ে তোলার যে ইঙ্গিত করেছিলেন তা না করতে পারাও সোভিয়েত ইউনিয়নের পতনের বড় কারণ। তার মতে বিপ্লবের আগে লেনিন যদিও বলেছিলেন যে গণতান্ত্রিক পদ্ধতির বাইরে অন্য কোনো প্রক্রিয়ায় সর্বহারার পক্ষে ক্ষমতায় আসা অসম্ভব, তথাপি বিপ্লবের গোড়া থেকেই সোভিয়েত নেতৃত্ব গণতন্ত্রকে নির্বাসন দিয়ে বসে। স্টালিনের হাতে এই নির্বাসন আরও কঠোর হয়। সে সময় ব্যক্তি স্বাধীনতা চরমভাবে উপেক্ষিত হয়। এই সমস্যা থেকে উত্তরণের একটা শেষ চেষ্টা গর্বাচভ করেছিলেন তার পেরেস্ত্রাইকা ও গ্লাসনস্তের মাধ্যমে। প্রেস্ত্রাইকার মাধ্যমে অর্থনৈতিক সংস্কারের হাত দেওয়া হয়েছিল। উৎপাদন ও অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্রের নিরঙ্কুশ রাষ্ট্রের উদ্যোগ নেওয়া হয়েছিল। অন্যদিকে গ্লাসনস্তের অধীনে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার ফিরে পেতে শুরু করেছিল, কিন্তু বিভিন্ন জাতিগত সমস্যায় এই দুটি কার্যক্রম বেশি দূর এগোতে পারেনি। প্যারা। পেছনের কারণ যাই থাকুক, সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছে, এখন সেটাই বাস্তবতা। এই পতন রাষ্ট্রীয় অখণ্ডতার নাকি আদর্শের? এই পতন রাষ্ট্রীয় অখণ্ডতার নাকি আদর্শের সেটা অন্য বিতর্ক। সবচেয়ে বড় কথা হলো এই ঘটনার ফলে আন্তর্জাতিক আইন প্রবেশ করেছে তার ক্রমবিকাশের নতুন একটি ধাপ। নতুন সহস্রাব্দে আন্তর্জাতিক আইন, ইরাক আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের পরিবর্তিত রূপ। ইতিহাস সাক্ষ্য দেয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বে তুলনামূলক শান্তি বজায় রাখা সম্ভব হয়েছে মূলত জাতিসংঘের সাহায্যে, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে ও মানবাধিকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ দৃষ্টির কল্যাণে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবী যখন শত্রু ভাবাপন্ন দুটি শিবিরে বিভক্ত ছিল, তখনও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ ছিল সজাগ, সক্রিয় ও অধিকাংশ ক্ষেত্রেই আশাতীতভাবে সফল। প্যারা, আন্তর্জাতিক রাজনীতি ও সংশ্লিষ্ট রাষ্ট্র বা রাষ্ট্রসমূহের স্বার্থ রক্ষার্থে ভেটো প্রয়োগের ক্ষমতা যেমন ব্যবহার করা হয়েছে, তেমনি তার অপব্যবহারও হয়েছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক স্বীকৃত ও জাতিসংঘ সনদে বর্ণিত পরিষদের কর্মপন্থা তৎকালীন প্রেক্ষাপটে সময়ে সময়ে ঘোর সমালোচনার সম্মুখীন হলেও তাকে অবজ্ঞা করা হয়নি। তাই অযাচিত শক্তি প্রয়োগ পরিহার করা গেছে এবং আন্তর্জাতিক আইন ক্রমাগত শক্তিশালী হয়েছে এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রধান নিয়ামকে রূপান্তরিত হয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর 1991 সালে উপসাগরীয় যুদ্ধের সময় আন্তর্জাতিক আইনের অন্তর্নিহিত শক্তির বহিঃপ্রকাশ ঘটে। আঞ্চলিক অখণ্ডতার ও সার্বভৌম সমতার নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত রাজনৈতিক স্বাধীনতা রক্ষার্থে আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘের মাধ্যমে একজোট হয়েছে এবং সামরিক শক্তি প্রয়োগ করে কুয়েতের অখণ্ডতা ও স্বাধীনতাকে সমুজ্জ্বল রেখেছে। এর মাধ্যমে সোভিয়েত পরবর্তী বিশ্বে জাতিসংঘ আরও কার্যকর ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং আন্তর্জাতিক আইনের অফুরন্ত সম্ভাবনা সকলের মনে গভীর আশার সঞ্চার করেছে, বিশেষত দুর্বল ও ক্ষুদ্র রাষ্ট্রের মনে। প্যারা, কিন্তু আজ যেন এক ভিন্ন পৃথিবীর বাসিন্দা আমরা। যে ভেটো ব্যবস্থা নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘকে এতদিন কার্যকর করে রেখেছিল তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে জাতিসংঘকে পাশ কাটিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামতকে চরম উপেক্ষা ও অবজ্ঞা করে জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন করে মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে 2003 সালে ইরাকের বিরুদ্ধে যে আগ্রাসন চালিয়ে আগ্রাসন সংঘটিত হয়েছে তাতে করে জাতিসংঘ আন্তর্জাতিক আইন ইত্যাদির প্রতি সৃষ্টি হয়েছে চরম অনাস্থা। সঙ্গতভাবেই প্রশ্ন দেখা দেয় জাতিসংঘ আন্তর্জাতিক আইনের ভবিষ্যৎ কি? মানবাধিকারের এহেন চরম লঙ্ঘনের পরও কি আন্তর্জাতিক আইন বলে কিছু থাকে? প্যারা, আন্তর্জাতিক আইনের বৈধতার মাপকাঠি হচ্ছে আন্তর্জাতিক আইন নিজেই। আজ আমরা আন্তর্জাতিক আইনের যে নীতিমালাকে বর্ষ পালনীয় হিসেবে গণ্য করি এবং যে নীতিসমূহ থেকে কোনো অবস্থাতেই কোনো ধরনের বিচ্যুতি বৈধ নয়, সেগুলো কিন্তু একদিন জন্ম লাভ করেনি। উদাহরণ হিসেবে ধরা যেতে পারে আন্তরাষ্ট্রীয় সম্পর্কের শক্তির না প্রয়োগের নীতির কথা। এমনকি গত শতকের প্রথমার্ধেও এরূপ ক্ষেত্রে শক্তির ব্যবহার বেআইনি ছিল না। 1928 সালের ব্রায়ান কেলগো চুক্তিতে মার্কিন ফরাসি চুক্তি সর্বপ্রথম শক্তির প্রয়োগের বিধানকে পরিহার করার কথা বলা হয় এবং জাতিসংঘ সনদে এই নীতিটি চূড়ান্ত রূপ ধারণ করে। বিরোধ নিরোধে শক্তি প্রয়োগের বৈধতা থেকে মানব সমাজ প্রভূত অগ্রগতি সাধন করেছে এবং এরূপ শক্তির প্রয়োগকে আইনের লঙ্ঘন হিসেবে শনাক্ত করা হয়েছে। যে কোনো বিচারে ইরাকের বিরুদ্ধে আগ্রাসন আধুনিক আন্তর্জাতিক আইনের জাতিসংঘের সনদের সুস্পষ্ট ও চরম লঙ্ঘন। আমরা কিন্তু ইঙ্গ মার্কিন পদক্ষেপকে আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে চিহ্নিত করছি সমকালীন আন্তর্জাতিক আইনের আলোকে। তাই যখন কোনো রাষ্ট্রনায়ক জাতিসংঘকে জাতিসমূহের তর্কের নিছক প্ল্যাটফর্ম বা ভেটো প্রয়োগের ক্ষমতাকে কোনো কোনো রাষ্ট্রের যুক্তিহীন খামখেয়ালিপনা ইত্যাদি পদে তাচ্ছিল্য ভরে অভিহিত করেন, তখন সেই বক্তব্য প্রদানকারীকে আমরা সমীহ করতে পারি না এবং তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের ঘৃণের উদ্রেক করে। বর্তমান বিরোধের একটি পক্ষ যখন নির্বিচারে ক্লাস্টার বোমা, যা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, ব্যবহার করে বেসামরিক জনগণের অবর্ণনীয় দুঃখ কষ্টকে আরো চরমে নিয়ে যায়, পরক্ষণে তারাই যুদ্ধবন্দীদের প্রতি আন্তর্জাতিক আইনের স্বীকৃত আচরণ করার জন্য দাবি জানায়। সবিরোধিতা থাকলেও আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা ও শক্তির প্রতি কি এটি দিক নির্দেশ করে না? এমনকি যখন শক্তি প্রয়োগ অবৈধ ছিল না, তখনও যুদ্ধকে শুধু ভাগে ভাগ করা হতো, ন্যায়যুদ্ধ ও অন্যায়যুদ্ধ। এবং আন্তর্জাতিক আইনে পক্ষপাতিত্ব ছিল ন্যায়যুদ্ধের দিকে। আধুনিক আন্তর্জাতিক আইনে শক্তি প্রয়োগ যখন অবৈধ হিসেবে চিহ্নিত হলো, তখনও দেখা গেল যে বিশেষ কিছু ক্ষেত্রে শক্তি প্রয়োগ বৈধ হতে পারে, যেমন চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে যুদ্ধ করা বা আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ বা মানবাধিকারের চরম ও সুস্পষ্ট লঙ্ঘন রোধক যুদ্ধ বা শক্তি প্রয়োগ যা না করলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন ক্ষেত্রে যুদ্ধ বৈধ। কিন্তু ইরাকে আগ্রাসনের ক্ষেত্রে এর কোনো একটি কি প্রযোজ্য? অবশ্য আগ্রাসী শক্তি তাদের সপক্ষে যুক্তি দেখায় যে আন্তর্জাতিক সন্ত্রাস বা সন্ত্রাস রোধে উইপন্স অব মাস ডিস্ট্রাকশন ধ্বংস করার নিমিত্তে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1441 নং সিদ্ধান্ত পালন না করার শাস্তি হিসেবে ইরাকের বিরুদ্ধে শক্তি প্রয়োগ যুক্তিসঙ্গত। বলা বাহুল্য যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইরাকের যোগসূত্রের বিধাবিটি বড়ই ভঙ্গুর ও ঠুনকু। ইরাকের হাতে গণবিধ্বংসী মারাত্মক অস্ত্র আসে, এরূপ প্রমাণ জাতিসংঘের অস্ত্র পরিদর্শকরাও দিতে ব্যর্থ হয়েছেন এবং নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত নং 1441 প্রতিপালনের জন্য কোনো বেঁধে দেওয়া সময়ে সীমা ছিল না, তাই তা লঙ্ঘনের কোনো যুক্তিও টেকে না। অর্থাৎ সমকালীন আন্তর্জাতিক আইনের যে কোনো মানদণ্ডে ইরাকের বিরুদ্ধে আগ্রাসন আন্তর্জাতিক আইন ও নৈতিকতার পরিপন্থী। তবে একই সাথে আমাদের বোধ হয় ভাবতে হবে যে সম্ভবত আন্তর্জাতিক আইনের ক্রম বিকাশের ধারায় কিছু নতুন নতুন নীতি সংযোজিত হতে চলেছে। অবস্থা দৃষ্টি মনে হয় জাতিরাষ্ট্রের সার্বভৌমত্বের নীতি যে অটুট অবস্থানে ছিল তার পরিবর্তন হতে চলেছে। যে সকল কারণে শক্তি প্রয়োগ বৈধতা পেতে পারে তার মধ্যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা একটি প্রধান কারণ হিসেবে অন্তর্ভুক্ত হতে পারে, এবং আন্তর্জাতিক আইনের যে আপাত সাম্যবাদী নীতি ব্র্যাকেট সার্বভৌম সমতা নীতি ব্র্যাকেট ক্লোজ প্রচলিত ছিল, যা বাস্তবে কদাচিৎ ছিল, তার স্থলে শক্তিশালী রাষ্ট্রের বিশেষ ভূমিকার উল্লেখ করার চেষ্টা হতে পারে। এর কোনোটি হয়তো বর্তমানের আঙ্গিকে ও যুক্তিতে সমর্থনযোগ্য নয়, কিন্তু বাস্তব অবস্থা তো আমাদের আমাদের চিন্তা চেতনা ও যুক্তিরও পরিবর্তন ঘটায়। রাষ্ট্রীয় আইন সর্বদাই অর্থনৈতিকভাবে অধিক শক্তিশালী শ্রেণীর আজ্ঞাবহ ভিত্তে পরিণত ভিত্ত হিসেবে কাজ করে। আন্তর্জাতিক আইনও এক্ষেত্রে ভিন্নতর নয়, কিন্তু এযাবৎকাল বিশেষ করে সমাজতান্ত্রিক শিবিরের জীবনকালে আন্তর্জাতিক আইনের এই দিকটি বড়ই উজ্জ্বল ছিল। আজ একক পরাশক্তি বিশ্বে যে কোনো আইনের ন্যায় আন্তর্জাতিক আইনেরও এই বর্বর অসম শোষকের প্রতি উলঙ্গ আনুগত্যের পরিচয়টি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আমরা আন্তর্জাতিক আইনের এবং জাতিসংঘের এক সংকট কালে অবস্থান করছি। বলা যেতে পারে আধুনিক আন্তর্জাতিক আইন ইরাকে আগ্রাসনের মাধ্যমে উত্তর আধুনিক স্তরে উপনীত হতে চলছে। কি হবে উত্তরাধুনিক আন্তর্জাতিক আইনের মূল নীতিমালা ও পরিচয়? বোধ করি এর উত্তরের জন্য আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। পৃষ্ঠা 34 সমাপ্ত, প্রথম অধ্যায় সমাপ্ত।